Book 2 32 بوتريش في المطعم 4 ريستورنت 4 A ريستورنت 4 واحد بطاطس مقلية مع الكاتشب كاتشب شهو একটা ফ্রেঞ্চ ফ্রাই ক্যাচআপ সহ একটা ফ্রেঞ্চ ফ্রাই এবং ওয়াসনানি মা আল মেয়োনিজ এবং মেয়োনিজ সহ দুটো মেয়োনিজ সহ দুটো ওয়াসালাসা সুজুক মুহাম্মার মা আল খারদাল আল মুস্তারদা এবং কাসুন্দি সহ তিনটে সসেজ এবং কাসুন্দি সহ তিনটি সসেজ মাযা ইনদাকুম মিন খুদরাওয়াত আপনার কাছে কি কি সবজি আছে আপনার কাছে কি কি সবজি আছে ইনদাকুম ফাসুলিয়া আপনার কাছে কি বিন আছে আপনার কাছে কি বিন আছে ইনদাকুম কারনাবিত আপনার কাছে কি ফুলকপি আছে আপনার কাছে কি ফুলকপি আছে উহিব্বু আকলা যুরা আমার মিষ্টি ভুট্টা খেতে ভালো লাগে আমার মিষ্টি ভুট্টা খেতে ভালো লাগে উহিব্বু আকলা খিয়ার আমার শশা খেতে ভালো লাগে আমার শশা খেতে ভালো লাগে أحب أكل الطماطم. أمار توميتو خيتي بحالو لاغي. أمار توميتو خيتي بحالو لاغي. أتحب أيضا أكل الكراث؟ أبني كي ليكو خيتي پچند كورين؟ أبني كي ليكو خيتي پچند كورين؟ أتحب أيضا أكل مخلل ملفوف؟ আপনি কি বাঁধাকপিও খেতে পছন্দ করেন আপনি কি বাঁধাকপিও খেতে পছন্দ করেন اتحب ايضا اكل العدس আপনি কি ডালও খেতে পছন্দ করেন আপনি কি ডালও খেতে পছন্দ করেন اتحب ايضا اكل الجزر তুমি কি গাজরও খেতে পছন্দ করো তুমি কি গাজরও খেতে পছন্দ করো اتحب ايضا اكل البروكولي তুমি কি ব্রোকলিও খেতে পছন্দ করো তুমি কি ব্রোকলিও খেতে পছন্দ করো اتحب ايضا اكل الفلفل الحلو তুমি কি ক্যাপসিকামও খেতে পছন্দ করো তুমি কি ক্যাপসিকামও খেতে পছন্দ করো لا احب البصل আমার পেঁয়াজ ভালো লাগে না আমার পেঁয়াজ ভালো লাগে না لا احب الزيتون আমার জলপাই ভালো লাগে না আমার জলপাই ভালো লাগে না لا احب الفطر আমার মাশরুম ভালো লাগে না আমার মাশরুম ভালো লাগে না